আবার কেউ দিলে আর নেবেন না। যারা সুদের ব্যবসা করে, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গনিমতের মাল হবে কিনা? হ্যাঁ হবে,